সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচ্য বিষয় আমাদের পাপের প্রকারভেদ, পাপ কত প্রকার, কি কি ইত্যাদি। আমরা সাধারণভাবে জানি পাপ হচ্ছে কয় প্রকার, তিন প্রকার, আকবারুল কাবায়ের, কাবায়ের আর সাগায়ের। তার মানে অতি মহাপাপ, কাবিরা গুনাহ আর সাগিরা গুনাহ, মহাপাপ আর লঘু পাপ বা উপপাপ, এই তিন প্রকার পাপ আছে। তিন প্রকার পাপের হুকুম কি? যদি কেউ তওবা না করে মারা যায়, হ্যাঁ শহীদ মিয়া, তিন প্রকার পাপ, এই তিন প্রকার পাপের পাপই যদি তওবা না করে মারা যায়, আকবারুল কাবায়ের করে তওবা না করে মারা গেল, তার হুকুম কি? জাহান্নামে, বলতে জাহান্নামে যাবে, তারপর একদিন বেরিয়ে আসবে না আসবে না? চিরস্থায়ী জাহান্নামী। তাহলে বলতে হবে চিরস্থায়ী জাহান্নামী কে? যে আকবারুল কাবায়ের পাপি। দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে কাবায়ের, কাবিরা গোনা, মহাপাপ, যদি যদি কেউ করে তওবা না করে মারা যায়, তার হুকুম কি? কেয়ামতের দিনে সে আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে তার, যেহেতু বড় পাপ নেই, তৌহিদ আছে, বড় পাপ নেই মানে কি, সবচেয়ে বড় পাপ নেই, অতি মহাপাপ নেই মানে তৌহিদ আছে, তৌহিদের গুণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে বেহেশতে দেবেন। আর যদি না চান তাহলে জাহান্নামে শাস্তি ভুগিয়ে একদিন না একদিন তাকে, কিংবা কারো সুপারিশের কারণে তাকে একদিন না একদিন জান্নাতে দেবেন, ঠিক আছে। আর তিন নম্বর পাপ যেটা সাগিরা গুনাহ বলা হয়, সেই সাগিরা গুনাহ করে যদি তওবা না করে মারা যায় তাহলে কি হবে? সাধারণত সাগিরা গুনাহ করলে পরে আপনার থাকে না এমনিতেই। যদি একজন মুসলিম হয়, মুমিন হয়, তো বিভিন্ন কারণে তার পাপ ক্ষয় হয়। পথ চলছেন, হঠাৎ করে পায়ে একটা কাঁটা ভোগে গেল, ব্যাস কাবির, সাগিরা গুনাহ মাফ। পাথর চোট লাগলো তো সাগিরা গুনাহ মাফ, উজু করলেন সাগিরা গুনাহ মাফ, নামাজ পড়লেন সাগিরা গুনাহ মাফ, উমরা করলেন গুনাহ মাফ, তাই না? এইভাবে আপনার বিভিন্ন বিষয়ে, আপনি একটা দোয়া পড়লেন, এমন দোয়া আছে যে সমুদ্রের ফেনা বরাবর যদি পাপ থাকে মাফ হয়ে যাবে, তাই না? এমন এমন দোয়া আছে। তাহলে বোঝা গেল যে সাগিরা গোনা স্তূপ হতে পারে না, স্তূপিকৃত হতে পারে না, এগুলো এমনিতেই মাফ হয়ে যায়। তো এই তিন প্রকার পাপ, আর তওবা করলে সমস্ত পাপ মাফ হয় না? হয় না। তওবা যদি শর্ত সহ আল্লাহর কাছে করা হয় তো আল্লাহ তাআলা সমস্ত রকমের পাপকে ক্ষমা করে দেন, যেহেতু আল্লাহ গাফফার, এ কথা আমরা বলবো ইনশাআল্লাহ। অবশ্য সকল পাপ সমান না, পাপের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন শ্রেণী আছে, প্রকার আছে। সকল পাপকে মোটামুটি যেমন বললাম তিন ভাগে ভাগ করা হয়। আর ভাগ করার পরেও আবার দেখবেন যে যে পাপগুলো বলা হয়েছে, মনে করুন যে আকবারুল কাবায়ের যেটা, তারও স্তর আছে, কাবিরা গুনারও স্তর আছে, সবগুলো কিন্তু সমান না। আকবারুল কাবায়ের কাকে বলা হয়? যে অপরাধ করলে মানুষের কোনো উপকার বা সুখলাভ হয় না, যে এইটা করলে তার সুখ লাভ হবে, দুনিয়ার কোনো স্বার্থ লাভ হবে তা নয়, কিন্তু তার ফলে সে কাফের হয়ে যায়। পাপ করলো, দুনিয়ার কোনো লাভ হলো না, অথচ সে কাফের হয়ে গেল। এটাকে আল কোরআনে হিনসে আজিম বলা হয়েছে, মানে ঘোরতর অপরাধ। জাহান্নামীদেরকে, জাহান্নামীদের অপরাধ বর্ণনা করে মহান আল্লাহ কোরআনে সূরা ওয়াকেয়া 46 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযিম, তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর মহাপাপে বা পাপ কর্মে। এই অপরাধকে জুলমে আজিমও বলা হয়। কোনকে? আকবারুল কাবায়েরকে জুলমে আজিমও বলা হয়। লোকমান আলাইহিসসালামের ভাষায় কোরআনে যেটা উল্লেখ করা হয়েছে, ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযিম। তাহলে শিরিক হচ্ছে আকবারুল কাবায়ের, আর সেটা হচ্ছে জুলমে আজিম। এটা হচ্ছে সূরা লোকমান 13 নম্বর আয়াতে। যে অতি মহা অপরাধ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় সেটা হচ্ছে আকবারুল কাবায়ের। আর সেটা দুই ভাবে হতে পারে, এক, মৌলিক ইমানের অন্তর্ভুক্ত কোন ওয়াজিব বর্জন করলে সে অপরাধ হয়, মানে এই আকবারুল কাবায়ের হয়। মৌলিক ইমানের অন্তর্ভুক্ত মানে, যেমন কালেমা পড়তে হবে, তাই না? তো আপনি কালেমা পড়তে হবে, কালেমা মনে বিশ্বাস রাখতে হবে। এখন যদি দুটোর মধ্যে একটা ছেড়ে দেন তো কি হবেন, আপনি মুসলিম হবেন? কাফেরকে কাফেরই থেকে যাবেন। অথবা মুখে উচ্চারণ করলেন, বিশ্বাস করলেন না, তো মুনাফিক হয়ে গেলেন, তাহলে ওই আকবারুল কাবায়ের হয়ে যাবে। নামাজ ত্যাগ করলে অবশ্যই ব্যাপারে মতভেদ আছে ওলামাদের, যে কাফের হবে না কুফরি হবে, মতভেদ আছে। সৌদি আরবের ওলামারা বলছেন যে সে কাফের হয়ে যাবে, যে অস্বীকার করে নামাজকে সে সবারই কাছে কাফের হয়ে যাবে, কিন্তু যে শৈথিল্য করে নামাজ পড়ে না সে কাফের কি না এ নিয়ে মতভেদ আছে ওলামাদের। আর এখানকার যেমন আমি বললাম মত হচ্ছে যে সে কাফের হয়ে যাবে। মনের অভ্যন্তরে সত্যায়ন না করলে, সন্দেহ পোষণ করলে, কপটতা করলে, এই একে বলা হয় আকবারুল কাবায়ের, এতে মানুষ মুসলিম থাকে না। দু নম্বর, এমন কাজ করা যা মৌলিক ইমানের পরিপন্থী, এমন কাজ করা যা মৌলিক ইমানের পরিপন্থী, যেমন আল্লাহ ও তার রাসূলকে গালি দেওয়া। যে মুমিন হবে সে কোনদিন আল্লাহকে গালি দিতে পারে না, রাসূলকে গালি দিতে পারে না। আর যদি দেখছেন তার নাম মুসলিম কিন্তু সে আল্লাহকে বা রাসূলকে গালি দিচ্ছে, গালাগালি করছে, তাহলে জানতে হবে যে সে তার ইমানে ত্রুটি আছে, আর সে তার পাপটা হল কুফরি বা মহা অপরাধ, অতি মহা অপরাধ। গায়রুল্লাহকে সিজদা করছে, দেখা যাচ্ছে সে মাথায় টুপি লাগিয়ে কবরে গিয়ে সিজদা করছে, কবরের কাছে গিয়ে চাইছে, কবরের কাছে গিয়ে নজর মানছে, বিপদে আহ্বান করছে, গায়রুল্লাহর জন্য জবেহ করছে ইত্যাদি, তাহলে এগুলো হচ্ছে ইমান বিরোধী কাজ, যা করলে মহা অতি মহা অপরাধ হয়, অতি মহা পাপ হয়। অতি মহা পাপ শিরকের শাস্তি আল্লাহ মকুব করবেন না, মাফ করবেন না, এমন পাপীকে বিনা তওবায় আল্লাহ ক্ষমা করবেন না, সে হবে চিরস্থায়ী জাহান্নামবাসী। যেমন আগে একটু আগেই বলা হলো কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসা 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী বা শিরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে কেউ আল্লাহর সাথে অংশী স্থাপন বা শিরিক করে সে মহা পাপ করে। সূরা নিসা 48 নম্বর আয়াত। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এটা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করবে, শরিক করবে, সে ভীষণ ভাবে পথভ্রষ্ট হবে। পথভ্রষ্ট হওয়া, কিছু মানুষ আছে পথ ভুলে যায়, তো পথ ভুলে অন্য পথে সামান্য পথ যায়, কিন্তু যে শিরিক করে সে এমন পথ ভোলা বলে যে পথ ভোলা ভুলে যে মেন পথ ছেড়ে দিয়ে এমন দূরে চলে যায় যে তার ফিরে আসা বড় কঠিন, বহু দূর, জালালাম বাঈদা, বহু দূরে চলে যায় ভ্রষ্ট হয়ে। বেশ, আল্লাহ তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সঙ্গে শরিক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে কি করে দেন, হারাম করে দেন। জান্নাত হারাম হলে পরে ঠিকানা কোথায় হবে? আর দ্বিতীয় ঠিকানা আছে নাকি? হ্যাঁ, দ্বিতীয় ঠিকানা আছে, হয় জান্নাত না হয় জাহান্নাম। কিছুকালের জন্য আরব বলে একটা জায়গা আছে, সেই আরব বলে জায়গাতে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা, যেটা না জান্নাত না জাহান্নাম। তো সেখানে কিছুকাল লোক থাকবে, কিন্তু আস্তে আস্তে তারা কোথায় যাবে? তারা জান্নাতে যাবে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাওয়াহুন নার, আতাস ঠিকানা হবে জাহান্নাম, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোন সাহায্যকারী নেই। বেশ, এ হল মহা অপরাধের কথা সংক্ষেপে। দ্বিতীয় প্রকার পাপ, যেটা মহাপাপ বলা হয়, অতি মহা, যেটা অতি মহাপাপ ছিল, এটা হচ্ছে মহাপাপ, যাকে আরবিতে কাবিরা বা কাবায়ের বলা হয়, কাবায়ের গুনা বা কাবিরা গুনা বলা হয়। তো এই পাপ, এই অপরাধ করলে অপরাধীকে কি বলা হয়? ফাসেক বা ফাসেকি। এই অপরাধকে কি বলা হয়? ফাসেক। আর এই অপরাধকে বলা হয় ফাসেক কি, আর অপরাধীকে বলা হয় ফাসেক অথবা ফাজের বলা যায়। ফাজের যখন বলা হয় লোকটা ফাসেক, ফাসেক মানে কি? কাফের নয়, তার মানে সে কাবিরা গুনাহ করে কিন্তু কাফের নয়, তাকে বলা হয় ফাসেক। আর তার মানে হচ্ছে সে মহাপাপ করে, অতি মহাপাপ নয়। এই অপরাধ করলে যারা পৃথিবীতে নির্দিষ্ট দণ্ডবিধি আছে, যেমন খুন করা, খুন করা দণ্ডবিধি আছে না নেই? ফিক্সড করা আছে, খুনের বদলে খুন। চুরি করা, চুরি করলে ফিক্সড শাস্তি আছে। হ্যাঁ, কি শাস্তি চুরি করলে? বাসানন্দা, এ দেশে কথা বলছে, দেখছেন, বলছে এই দেশে ইসলামের আইনে কি আছে, যদি কেউ চুরি করে তার শাস্তি কি বলুন? যে চুরি করে তার শাস্তি কি? হাত কেটে নেওয়া, তাই না? কতটা পর্যন্ত? এই পর্যন্ত না এই পর্যন্ত? হ্যাঁ, কবজি পর্যন্ত হাত কেটে নেওয়া, এটা হচ্ছে, এটা হচ্ছে ফিক্সড দণ্ডবিধি। ব্যভিচার করা, ব্যভিচার করার শাস্তি কি? বিবাহিত অবিবাহিত আবার দু রকম আছে। বিবাহিত যদি হয় তাহলে পরে তো বুঝতেই পাচ্ছেন, গর্দান মারবে না, কোমর পর্যন্ত মাটিতে ফুটে এমন ভাবে, ও মারা আলাদা, এ তো দিল পার হয়ে গেল, কিন্তু ও না, পাথর ছুড়ে ছুড়ে মারবে, বুঝতে পাচ্ছেন? আর অবিবাহিত হলে হালকা 100 বেত্রাঘাত করে তাকে হয় জেল দেবে না হয় দেশান্তর করবে। যে অপরাধের জন্য পরকালে জাহান্নামের শাস্তি ও আজাবের হুমকি দেওয়া হয়েছে, এই করলে সে জাহান্নামে যাবে, অথবা অপরাধীকে অভিশাপ দেওয়া হয়েছে, এই করলে সে অভিশপ্ত, অথবা তার প্রতি ক্রোধ প্রকাশ করা হয়েছে, যেমন সুদ খাওয়া, গীবত করা, চুগলি করা, পিতামাতার অবাধ্যাচরণ করা ইত্যাদি, এসবগুলো কি? যে এসব করলে পরে জাহান্নামে যাবে অথবা অভিশপ্ত হবে ইত্যাদি, অথবা আল্লাহ বা রাসূল তার সাথে সম্পর্কহীন, এই কাজ যে করবে তার সাথে আল্লাহ বা তার রাসূল সম্পর্কহীন, কোনো সম্পর্ক নেই, অথবা তার ঈমান নেই, যদি বলা হয় যে এই কাজ যে করবে তার ঈমান থাকে না, অথবা সে মুসলিমদের দলভুক্ত নয়, এই কাজ যে করবে সে আমার দলভুক্ত নয়, সে মুসলিমদের দলভুক্ত নয়, যেখানেই হাদিসে থাকবে, বয়ান থাকবে শরীয়তের, জানতে হবে যে এটা হচ্ছে কাবিরা গোনাহ, মহাপাপ। এমন কাবিরা গোনাহ যে কত প্রকার তার কোন নির্দিষ্ট সংখ্যা ও সীমা নেই। কত প্রকার বলতে পারবেন কেউ? না, তার নির্দিষ্ট সংখ্যা ও সীমা নেই। তবে ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত আছে যে তা হল 70 প্রকার। কাবিরা গোনাহ কত প্রকার? 70 প্রকার। সে যাই হোক, সকল কাবিরা একই পর্যায়ে নয়, যেমন হত্যা করা, ব্যভিচার করা, গীবত করা কাবিরা গোনাহ, কিন্তু ওই তিনটে পাপ কিন্তু সমান পর্যায়ের নয়। ব্যভিচার, একটা লোক ব্যভিচার করছে আর একটা লোক খুন করছে, দুটোই কাবিরা গোনাহ, কিন্তু সবথেকে বেশি অপরাধী কে? খুনটা। ও করছে, ও পাপ করছে, কিন্তু এ পাপ যেটা করছে মানুষ একবারে ভেনিশ করছে, এই জন্য এর এর পাপটা কি বেশি, তাই না? বেশ, আমরা শেষের দিকে চেষ্টা করব যে কাবিরা গোনাহ কত প্রকার, আমরা কেবল খালি পড়ে যাব, কাবিরা গোনাহ কতগুলো আছে আমরা পড়ে যাব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অথবা অন্য এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপ কি? উত্তরে তিনি বললেন, এই যে তুমি তার কোন শরীক নির্ধারণ করো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, সৃষ্টি করেছেন কে? আল্লাহ, অথচ তুমি তারই কি করছো, শরিক করছো। যেমন স্ত্রী ভরণ পোষণ করে কে? স্বামী, অথচ তারই একজন শরিক করে অন্যকে ভালোবাসছে বা প্রেম করছে তার সাথে। আমি বললাম, এটা তো বিরাট, অতঃপর কোন পাপ? তিনি বললেন, এই যে তোমার সাথে খাবে এই ভয়ে তোমার নিজের সন্তানকে হত্যা করা। তিনি বললেন, অতঃপর কোন পাপ? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচার করা। তার মানে দেখেন, ব্যভিচার করারও বিভিন্ন পর্যায় আছে। সবচেয়ে বড় ব্যভিচার যেটা, নিজের নিকটাত্মীয় থেকে শুরু করুন, তাই না? সবচেয়ে বড় ব্যভিচার হচ্ছে মায়ের সঙ্গে ব্যভিচার করা, তারপর বোনের সাথে, মেয়ের সঙ্গে ব্যভিচার করা, তারপর বোনের সাথে ব্যভিচার করা, তারপর ফুপু খালার সঙ্গে ব্যভিচার করা, তারপর ধীরে ধীরে হালকা হতে হতে প্রতিবেশী মেয়ের সাথে ব্যভিচার করা। প্রতিবেশী মেয়ের সাথে ব্যভিচার করা যে পাপ, আর অন্য প্রতিবেশী, মানে প্রতিবেশী নয় এমন মেয়ের সাথে পাপ কত গুণ? 10 গুণ। 10টা মেয়ের সাথে যদি আপনি প্রতিবেশী ছাড়া অন্য মেয়ের সঙ্গে করেন, তাহলে পরে 10 গুণ, আর 10টা পাপ হবে, 10টা মেয়ের সঙ্গে যে পাপ হবে প্রতিবেশী মেয়ের সঙ্গে করলে পরে, ব্যভিচার করলে পরে সেই পাপ হবে। তাহলে বোঝা গেল ব্যভিচারও বিভিন্ন স্তরের। আমি বললাম, তারপর কোন পাপ? আর তো উনি কি বললেন, যে প্রতিবেশী স্ত্রীর সঙ্গে ব্যভিচার করার এই ব্যাপারে অবতীর্ণ হয়েছে কোরআনের আয়াত, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما سورة فرقان 69 নম্বর আয়াতে এই কথাই বলা হয়েছে যে যারা আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে অংশী করে না বা ডাকে না, আল্লাহ যাকে যথার্থ কারণ ব্যতিরিক হত্যা নিষেধ করেছেন তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, যারা এসব করে তারা শাস্তি ভোগ করবে, কিয়ামতের দিন ওদের আজাব বর্ধিত করা হবে এবং সেখানে তারা হীন অবস্থায় স্থায়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আযামা যুনুবি ইনদাল্লাহি রাজুলুন তাযাওয়াজা ইমরাআতান ফালাম্মা কাযা হাজাতাহু মিনহা তাল্লাকাহা ওয়া যাহাবা বিমাহরিহা ওয়ারাজুলুন ইস্তামানা রাজুলান ফাযাহাবা বিউজরাতিহি ওয়া আখারু ইয়াকতুলু দাব্বাতান আবাসা। এখানে তিনটে পাপের কথা বলা হয়েছে, সবচেয়ে বড় পাপ বলা হয়েছে। অন্যান্য হাদিসেও বড় পাপের কথা আছে যেখানে আরো বলা হয়েছে যে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলাকেও বিশাল পাপ বলে বর্ণনা করা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে যে আল্লাহর নিকট সবচাইতে বড় পাপিষ্ঠ সেই ব্যক্তি যে কোনো মহিলাকে বিবাহ করে, অতঃপর তার নিকট থেকে মজা লুটে নিয়ে তাকে তালাক দেয় এবং তার মোহরও তাকে ফেরত দেয় না, আত্মসাত করে। কি করল? মহিলাকে লুটল, তার যৌবন লুটল, আর তার মোহরও তাকে দিল না। ওই দিচ্ছি দেবো, ওই যেমন আমার দেশে বাঁধে, নাম মাত্র বাঁধে, হ্যাঁ এত দিতে পারবো না, তখন পাশ থেকে বোনাই বলে চালাক বোনাই, বাঁধলে সমস্যা কি, অবশ্য দিতে হবে না তো, তাই না? চালাকি করে শুধুমাত্র বাঁধে। অবশ্য যারা বেশি করে বাঁধে তারাও আবার আসলে মোহর বাঁধে না, জামাই বাঁধে। ১-২ লাখ দিলে পরে তো চট করে দিয়ে কেড়ে পড়বে, আর ৫ লাখ দিলে আমার মেয়েকে ছাড়তে পারবে না। এরা জামাই বাঁধে, এরা মোহর বাঁধে না, এরা কি বাঁধে? জামাই বাঁধে, বুঝলেন? জামাইয়ের গলায় দড়ি বাঁধে। তো যাই হোক, যদি এমন কোন পুরুষ থাকে যে শুধুমাত্র মজা লুটে নিয়ে তার মোহর খেয়ে নিলে, সব থেকে বড় পাপ। নম্বর ২, এমন ব্যক্তি যে কোনো লোককে মজুর খাটায়, অতঃপর তার মজুরি আত্মসাত করে, তাকে তার ন্যায্য মজুরি প্রদান করে না। খাটিয়ে নিল, খাটিয়ে নিল, এটা করো এত দেবো, শেষকালে হিসাব করে না, এটা না, এত নয়, পুরো মজুরিটা দিল না, সেও আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপী। তৃতীয় হলো সেই ব্যক্তি যে খামাখা পশু হত্যা করে, তার মানে পশু হত্যা জায়েজ না জায়েজ? জায়েজ। পশু হত্যা যেমন আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য হালাল করেছেন, গরু জবাই করে আমরা খেতে পারি, উট জবাই করে খেতে পারি, তারপরে ছাগল জবাই করে খেতে পারি, কিন্তু এই জিনিস, এই জিনিসগুলোই আমরা খাবো না, খামখা মেরে ফেলছি, তাহলে এটা কি হলো? খামখা পশু হত্যা হলো। অথবা কোনো হারাম প্রাণী, যে যার গোশত হারাম, সেটাও আমরা খামখা মারছি। যেমন অনেকে দেখবেন বন্দুকের নিশানা ঠিক করার জন্য বাগানে গিয়ে ঠুই ঠাই করে মেরে বেড়ায়, কোনো উদ্দেশ্য নাই, পাখি খাবে উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা কি? হাতের নিশানা ঠিক করছে, দেখ এতগুলো পাখি মারলাম অথচ খেলো না একটা। এই যে খাম খা যারা প্রাণী হত্যা করে তারা হচ্ছে আল্লাহর কাছে মহাপাপে, কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বড় গুনাহ বা অপরাধের পাপীকে বিনা তওবায় আল্লাহ ক্ষমা করেন না। অবশ্য কোন কোন ওলামার মতে কোন কোন ইবাদতের বদৌলতে মহাপাপও মাফ হয়ে যায়, এ ব্যাপারে ওলামাদের মতভেদ আছে বিভিন্ন দলিলের কারণে। তবে কেয়ামতে আল্লাহ তাআলা এমন শিরিক মুক্ত পাপীকে ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন, দি ডাইরেক্ট জানাতে দেবেন, নচেত জাহান্নামে দিয়ে উপযুক্ত আজাব ও শাস্তি ভোগ করাবেন, তারপর একদিন না একদিন জান্নাতে দেবেন। অতঃপর এমন মহাপাপীর হৃদয়ে ঈমান অবশিষ্ট থাকার ফলে, যেহেতু সে কুফরিও করেনি আর শিরকও করেনি, মানে আকবারুল কাবায়ের করেনি, দোজক থেকে মুক্তি দিয়ে পরিশেষে আল্লাহ তাকে বেহেস্তে দেবেন। এ হচ্ছে এই আকবারুল কাবায়ের কথা, মোট কথা আকবারুল কাবায়ের না, কাবিরার কথা, কাবায়ের কথা। অতি মহাপাপী চিরস্থায়ী জাহান্নামে বাস করবে, কিন্তু মহাপাপী জাহান্নামে চিরস্থায়ী হবে না, জাহান্নামে গেলেও চিরস্থায়ী হবে না। পাপের তৃতীয় ভাগ হল উপপাপ, লঘু পাপ, ছোট পাপ, যাকে আরবিতে সাগিরা বা সাগায়ের বলা হয়। এই লঘু উপপাপ ক্ষমারহ আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দেন, ওই বললাম বিভিন্ন কারণে, বিভিন্ন মুসিবত ইবাদতের বদলেতে আল্লাহ এ পাপের পাপী বান্দাকে ক্ষমা করে অনুগ্রহ প্রদর্শন করেন। আপনার জ্বর হয়েছে, পাপ মাপ। আপনার কোনো অসুখ হলো, পাপ মাপ। ওই যে বললাম পায়ে কাটা ভুগলো, পাপ মাপ, ইত্যাদি। আল্লাহ তাআলা বলেছেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সূরা নিসা ৩১ নম্বর আয়াত। তোমাদেরকে যা করতে নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর মানে কাবিরা গোনা তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলিকে আমি মোচন করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করব। অবশ্য লঘু পাপ বেশি আকারে স্তূপীকৃত হলে অথবা বারবার করলে তা যে গুরু পাপে পরিণত হয় তা বাহুল্য। ছোট পাপ করছেন, ছোট হতে হতে হতে হতে কদিন ছোট থাকবে? আপনি কোনো ভালো কাজও করছেন না যে আপনার পাপ মুছে যাবে, তাহলে সেই ছোটগুলো ছোট ছোট কাঁকড় মিলেই তো কি হয়, পাহাড় হয়। ছোট ছোট পাথর মিলেই পাহাড় হয়, সুতরাং আস্তে আস্তে জমা হয়ে যাবে। আর আপনি কোনো ভালো কাজও করেন না যার ফলে মুছে যাবে। এইভাবে কোন মুমিন ব্যক্তি সাগিরা গুনাহ কি জমা হতে পারে? কোন মুমিন ব্যক্তি সাগিরা গুনাহ জমা হতে পারে না, কারণ সে এমন এমন কাজ করে যার ফলে, যেমন নামাজই যদি পাঁচ ওয়াক্তের পরে, আল্লাহ আকবার, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্তের নামাজের উদাহরণ দিয়ে বলেছেন, তোমাদের ঘরের দরজার সামনে যদি নদী থাকে আর যদি কেউ প্রত্যেক দিন সে পাঁচবার গোসল করে, তার দেহে কোনো দুর্গন্ধ কোনো ময়লা থাকবে? মোটেই না। তেমনি পাঁচ ওয়াক্তের নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে তার কোনো পাপ থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, যারা ছোটখাটো অপরাধ ছাড়া গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে বিরত থাকে, নিশ্চয়ই তোমার প্রতিপালক অপরিসীম ক্ষমাশীল। সূরা নাজমের 32 নম্বর আয়াত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাতিল কাবায়ের। খেয়াল করে দেখুন, এক নামাজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ পাপ মোচন করে, জুমা থেকে জুমা মানে এক জুমা পড়লে আর এক জুমা পর্যন্ত পাপ মোচন হয়ে যায়, রমজানের রোজা রাখলে আর এক রমজান পর্যন্ত আপনার পাপ মাফ হয়ে যায়। কিন্তু শর্ত হল কি, ইজাজতুনি বাতিল কাবায়ের, কাবিরা গোনাহ থেকে বেঁচে থাকলে। তাহলে বোঝা গেল কি পাপ মাফ হবে, সাগিরা গোনা মাফ হবে। আর কাবিরা গুনার জন্য বিশেষ করে যদি বান্দার হক সংক্রান্ত হয় তো তওবা করার ক্ষেত্রে তার কাছে ক্ষমা চাইতে হবে না, হবে না, তার কাছে হালাল করতে হবে না, হবে না। সুতরাং এটা ব্যাপার আলাদা, ওটা ব্যাপার আলাদা। তবুও বলছি যে কাবিরা গুনা কোন কোন ইবাদতের ক্ষেত্রে মাফ হয় কি না হয় এ নিয়ে ওলামাদের মতভেদ আছে। মুসলিম উজু করলে গুনাহ ধোয়া যায়, হজ করলে জন্মদিনের শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসা যায়। সুতরাং লঘু পাপ স্তূপীকৃত হয়ে গুরু পাপে পরিণত হওয়ার কোন পথ থাকার কথা নয় কোন মুমিনের জন্য। এখন আমরা খালি বলে যাব যে মোটামুটি আমি জমা করেছি 100 প্রকার কাবিরা গোনা। কি কি কাবিরা গোনা মোটামুটি খালি মনে রেখে দেবেন। এক, শিরিক বা অতি মহা পাপ যেটা, এটা হচ্ছে শিরিক, এটা হচ্ছে শিরিক। কাবিরা গোনা কি? এটা আকবরুল কাবায়ের। দুনিয়া কামানোর উদ্দেশ্যে এলেম শিক্ষা করা, সরিয়ে সারিয়ে এলেম গোপন করা, বিশ্বাসঘাতকতা করা, গণকের কথা বিশ্বাস করা, গাইরুল্লাহর নামে জবেহ করা, গাইরুল্লাহর নামে নজর মানা, গাইরুল্লাহর নামে কসম করা, জাদু করা, আল্লাহর প্রতি কুধারণা রাখা, মুসলিমের প্রতি কুধারণা রাখা, মুসলিমকে বিনা দলিলে কাফের বলা, কাফেরকে কাফের না জানা, আল্লাহ ও তার রসুলের প্রতি মিথ্যা আরোপ করা, আল্লাহর আজাব থেকে নিজেকে নিরাপদ ভাবা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, তকদির অস্বীকার করা, তাবিজ বাঁধা, এসবগুলো কি আকবরুল কাবায়ের? এগুলো হচ্ছে অতি মহাপাপ, শিরিক বা কুফরি। জান ও জ্ঞানগত মহাপাপ, এবার চলুন কাবিরা গোনা। প্রাণ হত্যা করা, আত্মহত্যা করা, আপনার নিজের প্রাণ নিজে হত্যা করার অধিকার আছে না? অপরকে হত্যা করেন অথবা নিজেকে হত্যা করেন, জুলুম করা, অপমান ও অপদস্থ করা, অন্য মানুষকে অপমান করা, মিথ্যা বলা, পরচর্চা ও গীবত করা, চুগলখড়ি করা, গালি দেওয়া, মাদক দ্রব্য সেবন করা, মৃত বা হারাম পশুর মাংস খাওয়া, বাজে তর্ক করা, সত্য প্রত্যাখ্যান করা, ঠান্ডা ও ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা ও ব্যঙ্গ বিদ্রুপ করা, অশ্লীল বলা, অহংকার করা, নিজের প্রশংসা নিজেই করা, অপরের দোষ খোঁজা, মূর্তি বা ছবি তৈরি করা। ধনগত কাবিরা গোনা, যেমন এতিমের মাল ভক্ষণ করা, জুয়া বা ফ্ল্যাশ খেলা, জুয়া খেলা, লটারি খেলা, চুরি করা, আমানতে খেয়ানত করা, পরের সম্পদ আত্মসাত করা, জমি জায়গা দাবিয়ে নেওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ওজনে নেওয়ার সময় বেশি আর দেওয়ার সময় কম দেওয়া, মিথ্যা কসম খাওয়া, ধোকা দেওয়া, কসম করে মাল বিক্রি করা, প্রতিশ্রুতি পালন না করা, চুক্তি ভঙ্গ করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য গোপন করা, মালে ভেজাল দেওয়া, প্রয়োজনের সময় মাল গুদামজাত করে রাখা, বাজারে না ছাড়া, ওসিয়ত পালন না করা, আল্লাহর ভাগ ভাগ করা ভাগ্যে সন্তুষ্ট না হওয়া, পুরুষের সোনা ও রেশম ব্যবহার করা, পুরুষের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া, দান করে গেয়ে বেড়ানো, গান বাজনা শোনা, গান বাজনা শোনা হচ্ছে কাবিরা গোনা, ইবাদতগত কাবিরা গোনা। ফরজ নামাজ ত্যাগ করা, সময় পার করে নামাজ পড়া, লোক দেখে ইবাদত করা, জাকাত না দেওয়া, রোজা না রাখা, হজ না করা, জিহাদ না করা, জিহাদের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করা, জুমা ত্যাগ করা, জামাত ত্যাগ করা, সামর্থ্য থাকতে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা না দেওয়া, তারপর পেশাবের ছিটা থেকে না বাঁচা। কিরকম পেশাব করছেন খেয়াল নেই, গায়ে লাগছে না পায়ে লাগছে, হ্যাঁ তো এটা হচ্ছে কাবিরা গোনা। এর জন্য কবরের আজাব হবে আপনারা জানেন, এলেম অনুযায়ী আমল না করা। এবার চলুন সমাজগত বা সামাজিক কাবিরা গোনা, সামাজিক সাংসারিক ব্যবিচার করা, মাসিক অবস্থায় সহবাস করা, পায়খানা দ্বারে স্ত্রীর পায়খানা দ্বারে সঙ্গম করা, অবৈধ প্রেম করা, সমকাম করা, মানে ছেলেতে ছেলে মেয়েতে মেয়ে সমকাম করা, হস্তমৈথুন করা, মিথ্যা অপবাদ দেওয়া, মহিলার বেপর্দা হওয়া, বেপর পর্দা না করা, পুরুষের নারীর মতো এবং নারীর পুরুষের মতো বেশ ধারণ করা। পর্দা করা মানে কি, মুখটা খুলে রাখা যাবে নাকি, মাথায় কাপড় নেওয়া কি পর্দা? না, মানে যেটা পর্দা আর কি, যাকে পর্দা বলে সেই পর্দা, পরিপূর্ণ পর্দা করতে হবে। আর পুরুষ যদি নারীর মতো বেশ ধারণ করে কিংবা নারী যদি পুরুষের মতো বেশ ধারণ করে, এটাও কাবিরা গোনা। দাড়ি চাঁছা, মা বাপের অবাধ্য হওয়া, আত্মীয়তার বন্ধন ছেদন করা, স্বামীর কথা না মানা, মানে স্ত্রীর স্বামীর কথা না মানা, বিনা দোষে তালাক দেওয়া, বিনা দোষে তালাক নেওয়া, হালালা বিবাহ দেওয়া ও করা, হালালা বিবাহ দেওয়া ও করা, দেখেন কাবিরা গোনা। এগানা পুরুষ ছাড়া মহিলার একা সফর করা, এগানা মানে মাহরাম, মাহরাম ছাড়া মহিলার মহিলার জামাতে কিংবা ছোট বাচ্চা নিয়ে সফর করা জায়েজ না। পরের বাপকে বাপ বলা, পরের বাপকে বাপ বলা মানে শ্বশুরকে বাপ বলা যাবে না, আব্বা বলা যাবে না, বাচ্চা শ্বশুর আব্বা, তো এখানে পরের বাপকে বাপ বলার কেন গোনা হবে? মানে সত্য পক্ষে কাউকে নিজের বাপ বলে দাবি করা, নিজের বাপকে অস্বীকার করা এবং নিজের মাকে ব্যভিচারে নিবারণ, এটা হচ্ছে এমন যে এক প্রকার কুফরি, তার জন্য জান্নাত হারাম। তারপর বাড়ির মহিলার ব্যাপারে ঈর্ষাহীন বা ভেড়া হওয়া, ভেড়া ভেড়ামি হওয়া, ভেড়ামি করা, এটা হচ্ছে কাবিরা গোনা। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, মহিলার ভ্রু, মুখের লোম চাছা, ভ্রু মানে এই যে এটা চাছো চিকন করে চাছে না, এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে হারাম কাবিরা গোনা। মহিলার পরচুলা ব্যবহার, পরচুলা জানেন তো, নকল চুল, ফলস ব্যবহার করা, দেহ দেগে নকশা করা, দেখেছেন ওই কালো কালো দাগ দিয়ে এমনি নকশা মেহেন্দি দিয়ে করে বা মেহেন্দি দিয়ে করে, এটা ঠিক, এটা সমস্যা নেই। সমস্যা কোনটা, ওই যে সুচ গেড়ে গেড়ে কি কি সব করে, হ্যাঁ অ্যাসিড দিয়ে ওটা উল্কি উৎকীর্ণ না কি বলে, যাই হোক উৎকীর্ণ করা, এটা হচ্ছে কাবিরা গোনা। তারপর চলুন দাঁত ঘষে ফাঁক ফাঁক করা, দাঁতগুলো মিজির ভায় মানে একদম জমে আছে তো মাঝখানে ঘষে ঘষে এটাকে ফাঁক ফাঁক করা হয়, যাতে করে দেখতে চিরন্দাতি লাগে, চিরন্দাতি শুনেন তো, চিরুনির মতো দাঁত, সুন্দরী মেয়ে তো। এরকম যদি কেউ করে তাহলে তার মহাপাপ হয়। কানাচি পেতে পরের গোপন কথা শোনা, কানাচি পাতা বোঝেন তো, আমরা কথা বলছি আর ওখান থেকে শুনছে কি বলছে, তার মানে কি যে আমাদের কথা বলছে কি না, বললে পরে কথা কারোর কথা বলছে কিনা লাগিয়ে দেবে ইত্যাদি। আর 100 নম্বর হল যে মাতম করে কান্না করা, শোকের সময়ে মাতম করা, এই হচ্ছে এতগুলো কাবিরা গোনা। এর থেকেও যে কম বেশি আছে নিশ্চয়ই বেশি থাকবে, আমরা সেটা এখানে উল্লেখ করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকতে পারি, আর আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। রাব্বানা রাব্বানা ফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।